তোমার আমার শুধু দুজনের এই রাত শুধু যে গানে এই ঘর এ দুটি প্রাণে জনের এরা তোমার আমার ওই চাঁদ তোমার এরা তোমার আমার শুধু এরা শুধু যে গানে এই ঘর এ দুটি প্রাণে জানে